তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে, আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না, তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দিই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখো না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, এবং একথা বলি না যে আমি গায়েবী খবরও জানি, একথা বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোন কল্যাণ দান করবেন না, তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন, সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। তারা বলল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন, এখন আপনার সেই আজাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করেছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। তিনি বলেন, তা তোমাদের কাছে আল্লাহই আনবেন যদি তিনি ইচ্ছা করেন, তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না। তারা কি বলে, আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর নূহ আলাইহিসসালামের প্রতি ওহি প্রেরণ করা হল যে যারা ইতিমধ্যে ইমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ইমান আনবে না, অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। তিনি নৌকা তৈরি করতে লাগলেন, আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি। অতঃপর অচিরে জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার উপর আসে এবং চিরস্থায়ী আজাব কার উপর অবতরণ করে। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পূর্ব পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পূর্বাহ্নেই হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহ নামেই এর গতি ও স্থিতি, আমার পালনকর্তা অতি ক্ষমা পরায়ণ মেহেরবান। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে, আর নূহ আলাইহিসসালাম তার পুত্রকে ডাক দিলেন আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। সে বলল, আমি অচিরেই কোন পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজিকার দিনে আল্লাহর হুকুম থেকে কোন রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল, ফলে সে নিমজ্জিত হল। আর নির্দেশ দেয়া হল, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ফিরল এবং ঘোষণা করা হল, দুরাত্মা কাফিররা নিপাত যাক। আর নূহ আলাইহিসসালাম তার পালনকর্তাকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদে দলভুক্ত হবেন না। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার, সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদে দলভুক্ত হবেন না। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার পালন কর্তা, আমার যা জানা নেই এমন কোন দরখাস্ত করা হবে, আমি আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। হুকুম হল, হে নূহ, আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন, আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব, অতঃপর তাদের উপর আমার দারুণ আজাব আপতিত হবে। তিলকা মিন আনবা ইল গায়বি নুহিহা ইলাইকা تعلمها أنت ولا قومك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين. إذا غائبير خبر আমি আপনার প্রতি ওহী প্রেরণ করছি, ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন, যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো, সন্দেহ নেই। আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা সবাই মিথ্যা আরোপ করছ। হে আমার জাতি, আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তাঁরই কাছে যিনি আমাকে পয়দা করেছেন, তবু তোমরা কেন বুঝো না? আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না, অতঃপর তাঁরই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদের বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছ। তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও, অতঃপর আমাকে কোনো অবকাশ দিও না। আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি, যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয় আমার পালনকর্তার সরল পথে, সন্দেহ নেই। তথাপি যদি তোমরা মুখ ফিরাও, তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে, আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না। নিশ্চয়ই আমার পরওয়ারদিগারী প্রতিটি বস্তুর হিফাজতকারী। আর আমার আদেশ যখন উপস্থিত হল, তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী ইমানদারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি হতে রক্ষা করি। عصوا رسله واتبعوا امر كل جبار عنيد. এ ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রসূলগণের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে। এ দুনিয়ায় তাদের পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও। জেনে রাখো, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে। হুদের জাতি আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে। জেনে রাখো, আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেকে প্রেরণ করি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগি করো, তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন, অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতপর তারই দিকে ফিরে চলো। আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপদাদা যার পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সালে বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তাঁর অবাধ্য হই, তবে তাঁর থেকে কে আমায় রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না। আর হে আমার জাতি, আল্লাহর এ উষ্ট্রীটি তোমাদের জন্য নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না, নতুবা অতি সত্বর তোমাদেরকে আজাব পাকড়াও করবে। তবুও তারা এটার পা কেটে দিল। তখন সালে বললেন, তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও, এটা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতপর আমার আজাব যখন উপস্থিত হল, তখন আমি সালেকে ও তদীয় সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনিই সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়া করল, ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুড় হয়ে পড়ে রইল, যেন তারা কোনো দিনই সেখানে ছিল না। জেনে রাখো, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আর শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيف আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি তার স্ত্রীও নিকটই দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও সে বলল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আর শুনে রাখো সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিষয়বোধ করছ হে গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত প্রভূত বরকত রয়েছে নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময় নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময় অতঃপর যখন ইব্রাহিম আলাইহিসসালামের আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালাম বড়ই ধৈর্যশীল কোমল হৃদয় আল্লাহমুখী সন্দেহ নেই ইব্রাহিম এহেন ধারণা পরিহার কর তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত আলাইহিসসালামের নিকট উপস্থিত হল তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগল পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল লূত আলাইহিসসালাম বললেন হে আমার কওম এ আমার কন্যারা রয়েছে এরা তোমাদের জন্য অধিক পবিত্রতামা সুতরাং